وما تخرج من ثمرات من أكمامها وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه ويوم يناديهم أين شركائي قالوا آذناك ما منا من شهيد কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহতেই ন্যস্ত, তাহার অজ্ঞাতসারে কোন ফল আবরণ হইতে বাহির হয় না, কোন নারী গর্ভ ধারণ করে না এবং সন্তান প্রসব করে না। যেদিন আল্লাহ উহাদেরকে ডাকিয়া বলিবেন, আমার শরিকরা কোথায়? তখন উহারা বলিবে, আমরা আপনার নিকট নিবেদন করি যে এই ব্যাপারে আমরা কিছুই জানি না। ما كانوا يدعون من قبل وظنوا ما لهم من محيص পূর্বে উহারা যাহাদেরকে আহ্বান করিত তাহারা উধাও হইয়া যাইবে এবং অংশীবাদীরা উপলব্ধি করিবে যে উহাদের নিষ্কৃতির কোন উপায় নাই। لا يسأم الإنسان من دعاء الخير وإن مسه الشر فيئوس قنوط মানুষ ধন সম্পদ প্রার্থনায় কোন ক্লান্তি বোধ করে না, কিন্তু যখন তাহাকে দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে নিরাশ ও হতাশ হইয়া পড়ে। ওয়ালাইন আযাকনাহু রাহমাতাম মিন্না মিন বাদি দাররা আমাসাতহু লায়াকুলান্না হাযালি وما أظن الساعة قائمة ولئن رجعت إلى ربي إن لي عنده للحسنى فلننبئن الذين كفروا بما عملوا ولنذيقنهم من عذاب غليظ دُخْ دَنَّ স্পর্শ করিবার পর যদি আমি তাকে অনুগ্রহ আস্বাদন করাই তখন সে অবশ্যই বলিয়া থাকে, ইহা আমার প্রাপ্য এবং আমি মনে করি না যে কিয়ামত সংঘটিত হইবে, আর আমি যদি আমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হইও তাহার নিকট তো আমার জন্য কল্যাণই থাকিবে। আমি কাফিরদেরকে উহাদের কৃতকর্ম সম্বন্ধে অবশ্যই অবহিত করিব এবং উহাদেরকে আস্বাদন করাইবই কঠোর শাস্তি। وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنْسَانِ أَعْرَضَ وَنَأَى بِجَانِبِهِ وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو دُعَاءٍ عَرِيضٍ যখন আমি মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরাইয়া নেয় ও দূরে সরিয়া যায় এবং তাহাকে অনিষ্ট স্পর্শ করিলে সে তখন দীর্ঘ প্রার্থনায় রত হয়। قل أرأيتم إن كان من عند الله ثم كفرتم به من أضل ممن هو في شقاق بعيد بلو تمرا بھابیا دیکھیا چکی جدی ای قرآن اللہ رو نکٹی تو ابتن ہویا تھاکے اور تمرا یہا پرتھاکھان کرو تب جے بیکتی گھور بردہ چرنے لپتو آچے تاہر اپکتا ادھیک ببران تو آر کے سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكفي بربك أنه على كل شيء شهيد আমি উহাদের জন্য আমার নিদর্শনাবলী ব্যক্ত করিব বিশ্ব জগতে এবং উহাদের নিজেদের মধ্যে, ফলে উহাদের নিকট সুস্পষ্ট হইয়া উঠিবে যে উহাই সত্য। ইহা কি তোমার প্রতিপালক সম্পর্কে যথেষ্ট নয় যে তিনি সর্ববিষয়ে অবহিত? আলা ইন্নাহুম ফি মিরিয়াতিম মিন লিকাই রাব্বিহিম আলা ইন্নাহু বিকুল্লি শাইইন মুহীত জানিয়া রাখো, ইহারা ইহাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎকারে সন্ধিহান। জানিয়া রাখো, সব কিছুকেই আল্লাহ পরিবেষ্টন করিয়া রহিয়াছেন।